بسم الله الرحمن الرحيم. فرد حمد فرد بسم الله الرحمن الرحيم. نہ ہونا دوارا اپنا فائدہ ہوگا نا اور دار آپ گھر پہ آتا ہے نوسط بدبختی نفا کا نہ ہونا گھر میں ہے اور فارس اور گوان میں ہے یہ تین جس میں تو خاص کوئی کون سمے کی ہے نوسط ہے بدبختی ہے نفا ہے نا ان دن میں تو ہے یہ تین کا خاص کرے یہ تین کا خاص کر لو کہ لوگ ایک ساتھ تھکتے ہوئے دس دن اپنی دنیا پہ تھکن گھر یہ گڑھ تھکتے ہوئے گڑا دس دن سے اپنا سواری تھکتے یہ تین جن مت پکان آلے یہ حدیث پہ اتفاق کرا ہوئے سے امام بخاری اور امام مسلم اپنی روایت کی بھنگ روایت سے اشرم کی صلاح سکیں ہونا کی سراساتی تین چیز میں ہے کہ مرد کے عورت میں استری ہوتے اور ماسکانے اور راہدنی جگہ میں اور دا پاتے اور چوپائے جانور میں سواری میں آپ سور میں سے آٹھ نمبر آسے آٹھ نمبر تھاکیے بچن خوب کمزور کرتے آٹھ سور پھر مرد آتے محسوس بدبختی اور نفا کا نہ ہونا عورت میں ہے عورت میں تو کن سے عورت کی دستخط سے جن تا لا تعلیم کہ عورت کو بچہ نہیں جانتی ہے یہ میرے لوگ لے جائے اپنے گھر پرتی سن بیس بس رہے گا سے ایک کا سنتان میں مجھ دیکھن نہیں وقینا جناو مہرے ہاں আর কেউ বলছে তার বদ্ধক্তি কি তার মোহর বেশি হওয়া কাহা আর তৃতীয় নম্বর হলো তার আখলাক ভালো না আখলাক খারাপ চরিত্র খারাপ এই নিয়ে রকমের এই তিনটা বদ্ধক্তি আর দাঁড়ে আর গণমেতি কি বদ্ধক্তি যে জিওতে হার বর্তম আপনার দর্শন আসেন দর্শনের জায়গা হয় না আর ঘর পড়োশি খুব খারাপ এরা গালাগালি করে আসতে দিয়ে আমার হাঁটতে পারে না বল ফরসি আর ঘর মধ্যে জ্ঞান লাইয়া বোঝা আরে হা এই গুণা দিয়া আপনি যুদ্ধ করতে পারে না যুদ্ধ গুণা না প্রতিরাস প্রবেশ হা তোমার শক্ত তবিয়ত আপনি এক দিয়ে নিতে চাইলে যে আরো দিকে যায় যার নাকি কোন ঘর হয় কিন্তু এই ঘরে থাকাটা সে মকরু মনে করে খারাপ লাগে তার থেকে আর এমরা খান একরাহু সর্বতাহা অথবা কোন স্ত্রী আছে স্ত্রীর সাথে থাকা সে কারাহাত মনে করে আর পায়সুন না প্রজীব ভা গুণ আছে কিন্তু গুণা তাকে ভালো লাগে না জ্ঞান ইয়াকরে কোহা এটাকে কি করে সে বিদা করে দেয় গিন এনতে পারে হাইদার ঘর মন্তাপন করে দেয় ঘর বিক্রি কিনা অন্য জায়গায় ঘর দেয় ওই পানলে বল এমরা আতা মেয়ের খারাপ দিয়ে দেয় আর অন্য মেয়ের উপরে আর বেড়াইয়া দিয়ে ওর ফাঁসা আর গোনাকে বিক্রি করে দেয় ফলা ইয়া কোন হাজা হিম বাদি কিয়া রাখে মানে কি আন হোক এটা কি হলে এটা মহসব হইবে না বাদি কিয়ার আছে একটু মধ্যে অনেক হয়ে গেলে না অর্থাৎ কোন এই তিন জিনিস থেকে আপনার তদি হাতের মহাফেক না হয় তদি হাতের মহাফেক না হয় মেয়ের তদিয়ে কত হয় নাই বোনারা সার গিনছেন তদিয়ে কত হয় নাই গড় নিয়েছেন এরা তদিয়ে কত হয় নাই এই তদিয়ে কত না হলে এই ভেবে আপনি দিকে করে দেন কেন বালকাত্র খাইরিহি বাসাদ্রিহি মিনাল্লাহ তাআলা আপনি বুঝতে পারেন খায়রসান আল্লাহ তাআলার থেকে হয় অন্য কোন মকরুহ থেকে হয় না তো এর মধ্যে আপনার তবিয়ত মিলে না এই তিন জিনিস মধ্যে তবিয়ত না মিলে এমনি আপনি বদলি করে পারেন মেয়ে লোকের কারণ দিয়ে দেন ওনাকে বিক্রি করে পারেন ঘর ঘর বিক্রি করে পারেন অন্য ঘর দিয়ে এটা কোন আপনার তবিয়ত মধ্যে কোন খারাপ নেই আপনার তবিয়ত মাফত হয়নি এই কথা বাকিনা ইসবাত হাজিন কি ইসবাত সাসবাত হু ফি হাজিন আশিয়ায়ে আলা সাবিল ফরজ ওয়া তাকদীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুন বলা এই তিন জিনিসের মধ্যে স্বাগত করছেন ইনা ফরজান তাকদীর যদি এরকম হয় যদি হয় তাহলে মেয়ে লোক মাফত করে না ঘর মাফত করে না সবারই মাফত করে না আমি কি করতাম সবার করতে করতে এক সময় আর সবার থাকে আর লাভ কানে কিয়ারা তো লাকাছি হাজি আসিয়ায় যদি মানুষত হইত এই তিন জিনিস মধ্যে হইত এই তিন জিনিস মধ্যে যখন মানুষত নাই তো তার মধ্যে নাই এটা আমার কোনো ক্ষতি দেখতে পারবে না কিন্তু আমার তরিয়ত এলে তো মিলে না এই জন্য এর থেকে তুমি আলো বেড়ে যাও বুঝতে পারে وقيل يمكن أن يفسر الله تعالى بذلك من أشي بين أشياء আর এটা হলো শেষ কথা হইতে পারে আল্লাহ তাআলা এই তিন জিনিসের মধ্যে এগুলা রাখে দিছে তুমি এই তিন জিনিস মন্তাকর হয়ে যাও আল্লাহ তাআলা কাছে এই জন্য হয়েছে এই জিনিসের কোনো ক্ষমতা নেই মেয়েরও তোমার খারাপই করার কোনো ক্ষমতা নাই তোমার কোনো তোমার খারাপই করতে হবে না ঘরে তোমার কোনো খারাপই করতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা করিয়ে দেবে এই জন্য তুমি মন্তাকল হয়ে যাও নহসাতের সৈনিক বৃহত্তর এক অর্থ হল তবিয়তকে মাফেক না করো না তবিয়তের যদি মাফেক না হয় তুমি মন্তাকল করে যাও দেখতে দ্বিতীয় হয়ে যাও سومر اروٹ کوئی دو اس کا نقصان ہونا تار کھتی گرا تار کھتی گرا یہ تو ہوتے بارے فاتم سومر اٹھتا ہے جو طبیعت کے ماں کے پناہ ہونا تار طبیعت اور ماں کے پھائے نہیں کہ یہ بھی من تاکل جائے گا آج جو دینا کی تمہارا خرابی کو تفاہ ہے تو اللہ تعالیٰ ایر میں دے خرابی رائکہ دی سے یہ جنہ ہے اللہ تعالیٰ رکھتے تار خرابی کون سکتے ہیں پل قدر خیر ہی پاسا دیدی من اللہ تعالیٰ جنہاں ایک دیر میں دے حدیث آتے ہیں حضور صلی اللہ علیہ وسلم ایک صحابہ بول سے ضرورہ زمین حضور ہمراہ کوئی زمین تھکتان کوئی زمین میں جو فصل بار ہوتا ہمارے سنتان ہوتا وہی زمین بعد دیا ہمراہ ان زمین گیسی جی زمین جاوار پھر ہمارے فصل ہے نا سنتان مارتا ہے تو حضور صلی اللہ علیہ وسلم بولتے گرو بھا زمین مطلب یہ گرتے تمہیں سائی دو یہ گھر بھر نہ یہ گرتے تمہیں سائی دو یہ گھر بھر نہ یہ گرتے سائی دو ارتھ یہ گھر مجھے اللہ تعالی اکنے تمہارے امنگل رہ کے دیسے یہ گرتے سائی ان جگہ چلے جاؤ تو اکنے تمہارے امنگل ہو جائے یہ اصل سوم دی اصل سوم جدل یمن سوم جدل یمن سومر پہلے تو واڈا آسے واڈا ہم دفتے کے بابر سکمن واقعی بابر سومن جدل یمن جدل یمن بدن بے برکتی محوست سوم جدل یمن بے برکتی اور محوست اگر بل فرس نحوست ہوتی تو ان تین چیزوں میں ہوتی جب ان تین چیزوں میں نہیں ہے تو کسی چیز میں بھی چوب نہیں ہے سوم ایک دن جنس میں کیا ہوئی تو ایک دن جنس میں کی زبان نہیں تو پانا بنے سے اپنے اجیت سوم نہیں اچھا گئے ہوئی جائے اور ابن عمر سے روایت ہے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے اب سوم کی مر آتے سوم بے برکتی نحوس نحوسک عورت میں ہے اردار اور گھر میں ہے الفاظ سے اور گناہ میں ہے متفق علی اور بے برکتی سی سے اگر نقصان ہو رہا تو اگر بل فرس ہو تو ان میں ہوتا اور سم نہیں ہے اس لیے اللہ تعالیٰ کے کسی چیز میں سم نہیں رکھا ہے سم کے معنی اگر طبیعت سے معافت نہ ہو تو ان تین چیزوں میں سوم ہے ان تین چیزوں میں اگر بے برکتی ہو تو ان تین چیزوں کو تم اپنے سے الگ کر دو مطلب بنا لے اخیر آئے تین سوم کی سلاسہ تین تین چیز میں فیل مارا کے عورت میں اور مسکا میں اور گھر میں پتہ اور جانور میں الرحمن الرحيم وعن جابر قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزوة فلما قفلنا كنا قريبا من المدينة قلت يا رسول الله إني حديث عهد بعرس قال تزوجت قلت نعم قال أبكر أم سيب قلت بل سيب قال فهلا بكرا تلاعبها وتلاعبك فلما قدمنا ذهبنا لندخل فقال أمهلوا حتى ندخل ليلا أي عشاء لكي تمتشت الشرسة وتستحد المغيبة متفق عليه وعن جابر رضي الله تعالى عنه وحدث جابر مدينة شريفة উহুদের লড়াইয়ের দিন জাবের বাপ আবদুল্লাহ জাবেরকে বলছে, দেখো আমি তো এক নম্বরে হুজুরকে জানি, দুই নম্বরে তুমি আমার সন্তান, তুমি এক ভাই, তোমার নয় বোন আছে, আমি আজকে জিহাদে শহীদ হয়ে দেব, শহীদ হয়ে গেলে তোমার দুইটা দিনে যদি তিন হাজার দরকার, তিনজন এদের সাথে ব্যবহার করবা, আর আমার অনেক ঋণ আছে, এই ঋণগুলি তুমি শোধ করবা। এক শ্রেণীর তিন আমি ঋণীয় তো বলে গেছে, বাপ শেষ হয়ে গেছে, এরপরে এই নয় বোনের সাথে সে বারবার বারো করছে। আবার একদিন হুজুরের এত কাছের মানুষ একদিন বিবাহ করা হয়েছে, হুজুরের দীঘা করছে, তুমি বিবাহ করছো, হ্যাঁ বিবাহ করছে, বিবাহ সাহি বাকে না বাক রাখে, এ বলে সাহি বাকে, বললো সাহি বাকে কেন করলিয়া ভাই করা কেন করা, এ বললো হুজুর আমার ঘরেতে নয় বইন আছে, আর দুজনই নতুন আমি, সে যদি নতুন হয় তো কি করবে, এদের সাথে হতে পারে না, এরা এদের সাথে হতে পারে না, এই জন্যে একজন তাজির বাকার যে একটা সংসার করে আসছে এটা বিবাহ করি না, এ আমার নয় বোনকে বসাই রেখে দেখে তখন বারো করছে। এরপরে একদিন সে নেওয়া দিয়েছে জিহাদে দাইয়া মদিনা শরীফ আবার ফিরে আসছে, কাছে আসছে হুজুরে জিজ্ঞাসা করছে কি প্রায়ামিত বিভাগ, এরপরে বলছে একদম কাছে স্যার মদিনা যে হুজুর করার স্থান তাই খবর দাও, খবর দিলে পরে তোমার দিদি তোমার জন্য সাইকেল থাকবে, তুমি তারা দেখলে তোমার মনে চাইবে, আর যদি নাকি খবর না দিয়া হঠাৎ যাও তো বিবির বিরঙ্গা হয়ে তোমার মনে চাইবে না, মানে রাজা আনা, এই জন্যে কোন দলের কে কাফেলা বলে, কাফেলা মানে ফিরে আসেন না জমা, যেমন নাকি একদল জাতি আছে ফলে এগুলো কাফেলা বলে, এরা তো দায়িত্ব আছে আগে রুজু হইতেছে না, আজকের সময় না কাফেলা হবে, যাদের সময় তো কাফেলা না, যাদের সময় কাফেলা বলে কাকা বলেন রসুল এরকম করতো না সাইবা অন্য ঘরে বিবাহ করছে, এই স্বামী মারা গেছে বা তালাক দিছে, এরকম বলতে পারে সাইবা, میں نے کہا بلکہ وہ صحیح با ہے بل ہوا صحیح بن ہمیں تو صحیح بکری ہو اللہ بکرم تو باقرا کو تم نے شادی نہیں کیا باقرا کو اگر شادی کرتا تو لاعبا تو اس سے کھیلتا تو لاعبا اس باقرا کو کھیلتا اور تو لاعبا اور باقرا کو اس سے کھیلتا باقرا کے باقرا مجھے محبت بیشی ہے تو انہیں شامل کر کسی گانے نہ تمہارے پورا محبت پاتر مانا کرتا تمہیں حکم پورا محمد جب ہم قریب ہو گئے ہم رات میں داخل ہو جائیں تو ایک جائیے نا رات رو ہوئے گا اور وہ عورت جس کا شوہر غائب ہے وہ حدید استعمال کر لے لوہا استعمال کر لے لوہا اگر نہ ہو تو نورا استعمال کر لے جائے زیر ناف صاف کر لے, تمہارے جمے کھلے ہو تم ہی کر جمع کھلے ہو, یار پر ڈبا دے گا بال ہو جائے. حضور صلی اللہ علیہ وسلم اے حدیث এই হাদিসের মধ্যে দুইজন সাহাবা আমল করে নেন অন্য জায়গায় নাচ করে, দুইজন সাহাবা বসে নিজের বাড়িতে খাবার দেয়নি, হঠাৎ করে গেছে, হঠাৎ করে যাওয়ার পরে গণতরে মুখ কালো আছে, দেখছে স্ত্রী অন্যের সাথে বদ্রাই দেখতে আছে. এই হাদিসের উপরে আমল না করা কারণ, আর হাদিসের মধ্যে আমল করত সে আসে এই খাবার পাইছে کہا ہم ایک رائی میں تھے نبی صلی اللہ علیہ وسلم کے ساتھ, فلما قبلنا جب ہم رجوع ہوئے, کننا قریبا من المدینہ, ہم مدینہ کے قریب پہنچے, قلنا یا رسول اللہ انی حدیث عہد ضرورت, میں نے کہا اللہ کے رسول میرے شادی کے زمانہ قریب ہے. قال تجربہ کا جو نے فرمایا تو نے شادی کر لی, قال نعم ہم نے کہا, قال ابکر ام سیب, حضور نے فرمایا کیا باقیہ ہے سیبہ ہے, میں نے کہا بہت سیبا ہے, سیبا کی کارن ہے کوئی نئے بہن آسے جو کہ ایک نتن تو یہ نتن ہمیں ایک دم سیبا کرتی سیبا یہ نئے بہن خدمت ہاں بال سائی بن پہل بھیان, تو میں نے کہا حضور نے کہا کیوں بات کرا تو تم نے شادی نہیں کی, شادی اگر کر دے تو لائے بخا وسلا بخا تم اس سے کھیلتے اور وہ تم سے کرمنا کدمنا رہبنا جتنا جب ہم قریب ہوئے کہ داخل ہونے کے لگے پکان ام ہے جو حضور نے کہا مورت دو, مورت کن کو دو عورتوں کو سامنے کے لوگ کے سمے دو, پکا نت پڑا لیلن یہاں تک کہ ہم رات کو داخل ہو جائیں یا آسان رات کے کھانے کا افضل ہو جائے, کئی کام کا شکل میں صاف آتا تاکہ پورا گندا بال والی عادتیں تنگی کر دے, کئی کام کا شکل ساسک پورا گندا عورت بال والی عورت تنگی کر لے, ماتا چلنی کرے اگر سندر ہے مدی بتا, اور وہ عورت جس کا شوہر غائب ہے وہ حدید استعمال کر لے, تستحد حدید استعمال کر لے, یہ جو بھی حدود امت کے بولے دوسرے اللہ علیہ وسلم.